بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবা ফাওয়ানি যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিস্তাকুননা টাকা জিনে তরি করে গিনে ওয়ানি হুব্বুশ শাহাওয়াত এদুম দুনিয়াই এদুম মেরি কামুগে লোবি এই মিনান নিসাই আংহেনুননা ওয়াল বানিনা দারিননা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি আদি ফুনি জহিগেমবা রানারিহি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি আদি জিনে তরি করে ফাওয়া আস ওয়াল আনআম ওয়াল হারস আদি নাম সুফি তাকা দাঁড়তা দালিকা মাতা উল হায়াতি দুনিয়া এই দুনিয়া দুনিয়াবি সামান তাহকে এই বল্লাহ ইন্দাহু হাসনুল মাআব আদি আল্লাহ গে হযরত গে বানি এম রিবেতি এমরি দিউম এবাই আল্লাহ সুবহানাহু তাআলা গে হযরত গে বানি এম হেও তাকেতি বাউ মেন নোয়া নিমু মেন নোয়া আদি খেন্ডো মেন নোয়া তাকেতি মি দুনিয়াবি তাকেচ্চা কি মি ফানারে গেন দানে তাকেচ্চে এ তাকেতি গে লইবে মিস্তাহু গে হিত্তা হুগাওয়ান দুনিয়াবি তাকে তিগলোবি আখিরাতুগা এবা এবেসেচ্চে গেলোই বেমিহে গেহিতাকুনাই একামক আখিরাতুগা এবা তাকেচ্চা কি নিয়মাইতাহ কি এই মা হেওবেগেম বা তাকেচ্চা আল্লাহ ওয়াহি কুরবানি দে আল্লাহ ওয়াহি কুরবানি কুল কালিগ ফান বিদাল ওয়াশে আউনাব্বি উকুম বি খাইরিম মিন যালিকুম তিমান কালিগ ফান তিবামি হুন্না খবর দেবং হেয়ে এ এ তাকেচ্চা বরে মা হেও তাকেচ্চে গেওয়া খবর দেবং হেয়ে এ বরে মা হেওবেগেম বা তাকেচ্চে গে এই লিল্লাযীন আত্তাকাউ ইনদা রাব্বিহিম এই তাকওয়ায়ের মিহুনং এবামিহুং এ বেরস কানাং হযরতু গাওয়া তাকেচ্চে এতাকেচ্চে কি এই জান্নাতুন স্বর্গে তাকে তাজরি মিন তাহতিহাল আনহার এতানুগে দরহুং আর তাদদেমিগেম বা খালিদিন ফিহা এতাগে এবামিহুং দেমিতি বেনতে ও আজওয়াজুম মুতাহহারাতুন আদি এবামিহুং আত্তাকা এতাঙ্গ তাহির ওয়েগেম বা আমিন তাকেবে এই হুরালিনুম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে হযরতুম ওয়া রুহিওডিগাতুম বেসে তাঙ্গাবে ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আলতকুম কুরা কান্তাত্তা রাঙ্গলা দেখে ওডিগেম ওয়া রাসকালাঙ্গে আল্লাহ ওয়াহি কুরবানি মুহাম্মদ গে ফান কালি ফান মিস্তাকুনা বিদাল ওয়াশে দুনিয়াবি কান্তাত্তা কবরে দুনিয়াবি তাকে চবরে মা হিও ইচ্ছি তাহেগে ওয়াহাকা তিমান কালি ফান বুনে দেবাং হিয়ে তিয়াবে আমি হুন্না এই স্বর্গে তাকে ইয়ামে দোহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভা ফা সুবর গে তাকে এম সুবর গে নুম বা আবর সুবর গে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাহা লাইসাত বি জান্নাহ এই এম সুবর গে নুনে ইন্নাহা জিনান এই স্বর্গে তাকে কে এতা গবানি স্বর্গে তাকে এম সুবর গে নু এবা আমি গে বরস কলাং গে হাদর তুং এবা আমি হন বা সুবর গে তাকে এ মা হে ওয়ে গেম বে এ তাকওয়া রে মি হন আল্লাহ লে বি তাকে চেই এতা গে দারুং একি তাফাত ওয়া তারতাহুগে আরতা দেমিগেম বে কিরুগে আরতাকা মামুইগে আরতাকা রালুগে আরতাকা ফেনুগে আরতা এতাঙ্গে দারুন দেমিগেম বে এতাঙ্গে বামি দেমিতি বেন তেতন বাদে জমিয়া কোয়ে তানকু আমরাই নুনি কুননানে স্বর্গে বাদে জমিয়া কোয়ে তানকু আমরাই নুনি কুননানে আদি এতাঙ্গে তৈয়ার কুরবিগেম বে হুরাল লিনু এতন বান্না আহুল এর নাটাকা হুরাল লিনু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহির কুরবা ফা ওয়া আংহিনু তাকে মিহারু সেদ্দেই ফাতিবি স্বর্গে গা স্বর্গে খাস বাইং এই এ মি হুন নাকি এই বরাত রীতি বেগেম বা বরাত তাহির বাই এ মি হুন না বেহে গতম কি তো কুরআন গে রহমান সূরাত গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি কুরবা ফানি লাম ইয়াতমিস হুন না ইনসুন ক্বাবলাহুম ওয়া লা জান কাবালু নাকি এ মি গে কুরিন দুয়া কোস ইনসান কোস জিন্নিয়া কোস বিহিলা ফান ওয়া তাহির বাই কে আদি এ কামালু গে মিসাল ইয়াসাফ ওয়ে এ কামালু নাকি এই মুইত্তাকে ফাদা বাই কে ইতাতে রে গে ফরিফা ওয়া মুইত্তাকে ফাদা বাই কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কামবালাকু দুনিয়া বাল্লাওয়া লাফিয়া দুনিয়া আসওয়ারুগে আদেমে উজালা বেগিং গাদানে আদি এই কামবালাকু দুনিয়া গে কোর তাহুন করে কোরাকা কুলফ দে জাসাফিয়া মুলিক কোর ফনি বেগিং গাদানে এহা রীতি বাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদাফা এই সওয়ারুগে গ আহলুয়ের নাট্টাকা দেন আল্লাহ ওয়াহি কুরবানি ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আদি আল্লাহ গে হযরতুম ওয়া রুহি ওয়াডিগা তুমি ماں ہیو گے وے گیا می دوہ گے اللہ سبحانہ و تعالی کلاں گے اڑ تکن نسور گے گے اہل ویرن نے کلاں گے دیوا ایم می بڑو این نعمت کی کلاں گے روحی وڈی گتن دے نعمتیں گے وین اللہ دیوا سور گے گے ای ہن ہوری ہانی مت تہ کبر بڑو ہن ہوری ہانی مت تہ کبر تانو گے اہل ویرن اوفاوا دے نعمتیں گے این نعمت کی اللہ گے دیدارون اللہ سبحانہ و تعالی سور گے گے اہل ویرن افینوں anen niyamata ki allah subhanahu wa taala ge ruhi wadi gatun swarge ge ahlu werin ge macchabba wale ei allah ge ruhi wadi gatun emi ha kal libijje bure bodu ufalen nei ei miya do algon menna kan nei kaha ge macchakkam allah ruhi wadi ganna fawani ene ge besmi ha kai ehin namas ka na ge emi he ge macchar ruhi wadi gatun e dalil kurani ei warab bodu ufalek kama warab bodu ufalen ei ei khaliq wan taraskala ge ruhi insanu heddei farai e farai mi hegge macce ruhi wodi ganna afia ei warabodu fale swarge wan tawerin swarge wade niuma fahuga allah subhanahu wa taala wahi qur'an e swarge ga halu werinne tie ba mi hunna timan allah itur e echen itur kodde bu matie ba mi hun eden heyye ehinde swarge wan tawerin dannawana e allah e timan namenge muunu tan allah jala kore nu devwan heyye timan namen nam yo baavar niyamat tan iba allah nu devwan heyye den mi evra itur echen onnaane heyye tasawwaran waane eha baavar niyamat taswarge ge mi hunna allah subhanahu wa taala waani devwafa den ege ituraka mi hunaka tasawwaran waane eche oikkama kagges ehindu allah subhanahu wa taala hi qur'ana e bote adien niyamai ei uhillu alaykum ridwani timan allah tiyaba mi hunga macche timan allah ge ruhi wadi gatum baawa labwame fala askhata alaykum abada adim yafahu timan allah tiyaba mi hunde ke rulina annane duaa kwaste ko faise wadinu gannawana me duaa kwas tiya bami hunnak ruhi wadi gatum ba wala rafime ehindu swarge ge ahulwan tawerin intiha dar jang ufaye gen dan ei allah ge ruhi wadi gatum akan emi hunna engunima allah emi hunna rusaya fikan engunima emi hun warang ufaye gen dan ei swarge ge emme bodu dewana ni'amain ge waridwana min allah wallahu basirun bil ibad allah subhanahu wa taala ikalang alatakum mola deke wadi gen waras kalange emi hunna evves kamen nukurewen allah balla wadi nu gannawa gotaka hitakan echchen neerwen allah dena wadinu gannawa gotaka altakunge kantatta molad dena wadiganna farate e farata ki allah subhanahu wa taala den allah ay qurbani alladhina yaquluna rabbana innana amanna faghfir lana dhunubana wa qina azaban nar e taqwa weringe wa ke taqwa natta allah swarge tan heddevi e taqwa werna ki ay yaquluna mihem bunami hunne rabbana e haddawa badkur raskalak innana amanna hamakarun alamen iman vejjeimu faghfir lana dhunubana fahi alamen nan alamen ge faafata fussawa devwan deve wa qina azaban nar adin arka ge azabun alamen dinna wan de e taqwa werin allah haddawa kula duwa emi taqwa werin e ba mi hunge anes sifatan allah bayan kurabani الصابرين ابامي هنكي اي كتريوامي هن مصيبات الجهه بغتو كتريوامي هن ابامي هنكي ابامي هنكي ابامي هن وير رسكلان حضرت مصيبات ان نغتو الله اچي كيا حضور اچي كيا حدامي هن نونه انسانو صفه الله بيان كور بفر جنا انسانو صفه فاما اذا ما ابتلاه ربه فاكرمه ونعمه فيقول ربي اكرمن انسانا enang allah subhanahu wa taala ni'mat devwa hinduge ena bunaye allah timanna maik korabafi timanna ge roskalang timanna maik korabafi wa amma idha mabtalahu faqadara alayhi rizqahu fa yaqulu rabbi ahanan adi allah subhanahu wa taala ena rizqu dati kollawa wagutuwa ena bunaye timanna ge roskalang timanna nikameti koffi nikameti koffi ketterinu allah imtihan korawani insana bay far insana allah taala waskan devwa adi bay far dati dati hale medwere korawa e insana imtihan kore mattaka e kama ko ena dati undagu je kantaj je wagutu ge ena ketenno kore eyemme sawabu libe wagutu e ena allah subhanahu wa taala ge hadratun musibatan anna wagutu ga ena e musibatu ge macca ketterimu e waram ma sifayen e taqwa werin ge sifayen allah bayan kuramani as-sabirina e ba mi hunna ki e ba mi hunna musiba je wagutu ge ketteri wa mi hunna e mi hunga dulakun nu ba echen nu kunnane e wagutaku emi hunga dulun kun allah ki quran ge bayan korbani wala nabulu wannakum bi shay'in min al khawfi wal ju'i wa naqsin min al amwali wal anfusi was samarati wa bashir as sabirin alladhina idha asabatuhum musibatun ebami hunna ki he wala fami hunna ki ei ebami hunna allah ge hadratum musibat je he wagutu ge bunami hunne inna lillahi wa inna ilaihi raji'un আমার কখনো তিমার নামে বানি আল্লাহ আসে, এই তিমার নামে এমরি দিউম বেস বানি একালাঙ্গে হাজরাত আসে, এহেম বুনান জিহে মুসিবাতের জিহে বাগুতুবা আল্লাহ সুবহানাহু তাআলা এই মুসিবাত আবার মা হেও গতে নাম মেদবেরি কুরবান ইফাদাং ইনা দুলুম বুনা ফিয়া আসসাবিরিনা ওয়াস সাদিকিন আদি তে দুয়েরি ওয়া আমি হুন এমি হুন নাকি তে দুয়েরি নে এমি হুন দগেন না দান এ দগু এই বারব বড় নু বায়কামে বারব বড় ফাফাইং এই মুরিহান নু বায়কামে গ আসলো মুরিহান নু বায়কামে গ আসলে বেস বুনা ইদান দগা কি এই দহম ইহা কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসন আসদান নানি আল্লাহ রাসূলায়ে তিমন্না এস বর্গ দেবেন ফদ আমালে বিদাল বে দেব বল্লা আরে বর নু বায়কান তা কুরামি হে কে তিমন্না এক এনে দেন কি আদি ফেনা কুরা কান তা তা বেস দেন রাসূলুল্লাহ হাদিস কুরানি ওয়াক্কান নু কুরা আসে এনা কুরে হরি হে কান তা নু কুরা কান নু বায়কা মেন নে এনে ওয়াক্কান নু কুরা রে বুনি এনা বুনি তিখান নু করে তিমন্না কান নু আনে দেন রাসূলুল্লাহ হাদিস কুরানি হে মিজরা হানু বতি গে তিখান নু করে সনু আনে দেন হাদিস কোন জিনে ন কোরা তিগে না মানা মানে না বুনা নীতি কাম বেস ন করে তিমান না কান মানে তে মি গত বরক গিনা কান তত রাসূলুল্লাহ হাদিস কোরা বাফি এ না কান একান পুরে বেন গতেন নাই দেন হাদিস কোরে হে মাসেন তে তিহুর ইয়া কাম কুরিয়াস দগু না মানা মানা বুনা তিগে দেন এ না মি বর বিসনা আলাই দন আ তিকান কোরে ইদানে তিমান তিকান কোরে ইদানে তিমান না দেন এ না মি দানি গোসা এ না ইর রে ফাফে কুরান গাস্তু কফা এ না কুল্লিয়া কাম হি তাঙ্গারন তিমান না মি ফাফা কুরিয়া মি কাম সালাম ইবাং ইতাদ দগেন আদান জি এ না একাম সালাম আইবি এনা হিতং এরি কমমে নু বায়কামে কুরুম গে কুরিং এনা মি হেতং আরানি মি কাং কফিয়া এতদ দগে তিমান নামি কাম সালাম মটা কা হাদান জিহেনে এনা হুরি হানু বায়কাম কুং এনা রাক্কা তের বেজ্জে দগুনু হেদুমাং এনা আজম কুরিমা এম দগা কি এনু বায়কাম গে আসলু দগু হাদা গে নয়া দগা কি এই ভারান নু বায়া সিফাইং এই মি হে গে গে আশা গেম ফিনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসুল কুরবা ফানি ইয়াকুম বাল কাযিবা এমএ ফরতামে হাদিস ওয়া হাদিস কোরআন ইয়া আলাইকুম বিসসিদক আলাইকুম বিসসিদকি ইবামিহুম হেদুয়েরি উমুগা লাজিম ওয়াশে হেদুয়েরি উমুগা সাবিত ওয়ারে তিবামি হেদুবুনু উমুগা হেদুবুনু আদা কুরাশে হেদুবুনু এ সিফালি বিগান নারে তিবামি গো নাফসু গে মাচ্চা আলাইকুম বিসসিদকি ফা ইন্না সিদক ইয়াহদি ইলাল বিরর সাবাবা কি হেদুয়েরি কামা কি এই হে ওকান তাত্তাকাম মাগো দাক্কা কামে কে فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة أدي هي كانت تتحكي أي سورج يوم مقدكا كمك وإن الرجل لا يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا ولا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا أدي ميها تدبون مقدمي هرية أدي تدبون مسكك كرينا أي الله كي حضرتك أنا كي تدوري يجي قطعة ليه بيجوا مدان ده صديق يجي قطعة ليه بيجوا مدان ده صديق يجي قطعة الله كي حضرتك ليه وما فهوا كي أنا الدين دوجة بنا ما كا فرصة إنه لبينه ملهم بس أنا التوفيق لبيني تدبون ما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্গেগে নবিয়ুন না জেহিগেন দেবন দরাজায় দেবানি তে দুয়েরিন না আল্লাহ কি তে কুরআন গা ওয়াহি কুরবা ফানি ওয়ামান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাহ কুরআনি আল্লাহ শায়কা লাঙ্গে রাসূলা ইয়াকিয়ামান তেরিকান আদা কুরিমিহুম এমিহুম ওয়াহুশি কিয়ামত দুহুগা নবিয়ুন না এহুগায় আদি সিদ্দিকুন না এহুগাই সিদ্দিকুন এই তে দুয়েরিন সিদ্দিকুন না এহুগাই ওয়াস শুহাদা শাহীদুন না এহুগাই ওয়াস সালিহিন আদি হে লফা সালিহুন না এহুগাই ওয়া হাসুনা উলাইকা রাফীকা একুয়ারি কাম বেবুমা গতং এই কিহা হেও বাইং হে লফা বাইং গে আমি দুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর গে ফানা সিদ্দিক গে লাকাব দেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর গে ফানা সিদ্দিক গে খবর দেবি এখানে গে ফানা কি এই কুম্মে কামে গবেস তে দুয়ের কাম ইখতিয়ার করে বিবেক কালে কমে কামে গেস এভেস কামে গে কালে ফান দোগে বুনে ফাইন নেই পুরি হে কামে গে তে দুয়ের কাম ইখতিয়ার করে বিবেক কালে কালে ফান কি এই এমে ফরতা মিরাজ গে খবর তে দু করে বিফরাত কি এই আবু বকর গে ফান এহেম বেগে আল্লাহ সুবহান তালে কালে ফান সিদ্দি গে লাকাব দেবি বাইন আস্তা বে কাল নকবস এমে ফরতা মে কাং গাবু বলে নকুরা উনো এই ইহা বড় হাদিসা গে খবর দেবি মা এনা সব বকর গে ফান তে দু করি হামা হিতুং একালে ফান তে দু করে বি দেন নবী একদে ফান হাম এহেম বিদালবি আবু জাহল আদিমা বিদালবি একদে ফান হাম এহেম বিদালবি জে বিদালবি জে এইতে দেখে এবরে মা বড়তি খবর তো তিমান তে দুখ গেন নেমি হিরিয়ে কালি ফান কি বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদে ফান সিদ্দিক লাকাব দেবি والصادقين اميهن كي تقوارن كي اي تدويرن تدويري واميهن والقانتين كي من تركن ادا قراميهن الله الله كي من تركن ادا كوغنتي ميهن اميهن كي والمنفقين ادي الله غماوغ هيدا قراميهن اميهن كي والمستغفرين بالاسحار ادي ريغانوغ فحوباغا الله غ حضرتم فاف فسمان اي دنا واميهن اميهن كي الله تعریف کر رہا ہے یعنی دے گنڈو کے فہوا گتو گا فہو بایا گا تھی دوے ایک لانگ حضرتا فافا فسو من اید دن نوامی ہننا تعریف کر رہا ہے ایبا گتا کہ اللہ سبحانہ وتعالی فافا فسو یا دبا با گتیں گے ای رے گنڈو کے تیم بیا کل دے بیا ویتو مفہو گا دیں گے انہا ام فہو بایا گا اللہ سبحانہ وتعالی ام تیری اڑا بوڑی گن وحی کر رہا ہے ندائی ووانے حل من سائل اعطیہو اچکنگ اید دن نوانی ہے کہ بہو ریتی من اللہ کے حضرتا ایچنگ اینا دبا ہو شیمے وهل من داع اجيب له تمن الله غادرت الدعاء الدنوان ميكو بهوري هي اجابه قد دبا حشيمي ميهاكا وهل من مستغفر اغفر له تمن الله غادرت فاف فسو من الدنوان ميكو بهوري هي تمن الله ينا فاف فسو دبا حشيمي ايبا قلت يا الله سبحانه وتعالى ان تكون فاف فسو دبا وغتن اتبعكني دافتي بي وغتن نصيب محروم فاتي بي وغتن مستقيم waram madubaya kute duwe kan qurani emi hunna kiye aadakun ekan koffi kamu gawanama yame dohoge eves azabaka eves hisabaka anuda swarge wadegen daane baye mistakun swarge wanumuge etang etang haas aharek kurin swarge wannana baye emi hunna re ganduge alukama re alukama aade fa hunna miha den allah han kas tauhiduge wahaken bayan qurani tauhid شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إتاق الله سبحانه وتعالى إكلان جزات فلا ملائكة بيكالونا قلوبا في من إلمرين إلمرين ما يكمي آية بيان بغن بي إلمرين ما يكم رسول الله صلى الله عليه وسلم إلمرين ما يكم بيان كورا برمي آية بدال وفواني إلمرين نكي أي الله سبحانه وتعالى دبّي هكي دبّي ميو ملائكة بيكلم دبّي هكي دبّي ميو أي المرنكي أي رباني المرنكي أي رباني المرنكي أي الله سبحانه وتعالى إكلانك أمي لذات فلا دبّا فاوا هكي أدي ملائكة بيكلم إكلانك دبّا فاوا هكي دبّي ميو أي رباني المرنكي أمي آياتك الله بحي قرباني شهد الله هم كرون الله سبحانه وتعالى هكي ودي غن نافيه انه لا اله الا هو هم كرون اكلان گه فيوا الكم بم حق وگم وا اهن اب سلاح كون وا كما اكلان گه خود اكلان گه مند ذات فلن هكي ودي غن نافيه دن كم به والملائكه ادي ملائكه به كلم بس هكي ودا گن فيه اكلان گه منوي الكم بم حق وگم وا اهن اب سلاح كون وا كما دن وا اولو العلم دن علم وري ilmurim bes heki vejje ekalaange men wi alkom bewun haggu egem wa ehnge besilaha kunwa kama kon halegga qa'iman bil qist ei adulwer kama eko qa'im betibe haluga adulwer kama eko ege maane ki gurwana sunnata barabaran amal kura halu em maana ane maane ki mistahunge meduga adulwer kan qa'im kura haluga mi de maana bes mi ayatu ge kulegem ve mistahunge meduga adulwer kan qa'im kura haluga e ilmering heki devaye allahumma nabiy alakum be mun haggu wegen wa ehin be silaha kun wa kama adi allah subhanahu wa taala ane mane ke allah subhanahu wa taala hukum fulutat tedukura halu rasulullah sallallahu alaihi wasallam basfulutat tedukura haluga e ba mi hun heki veye allahumma nabiy alakum be mun haggu wegen wa ehin be silaha kun wa kama den allah kun la ilaha illa hu e kalaange me nabiy alakum be mun haggu wegen wa ehin be silaha kun we al azizul hakim e kalaange izzat teri odigen wa hikmai vanta raskalange demyoti alumbes mi yahudinge wahaka kole mi mitanga mi bayan vegen vani inna ad-din indallahi al-islam hamakarorun din ki allah ge hadratu ge islam din ehen dinen nei islam din awma fauga samavi huri ha dinan allah mansuh kurabi huri ha din e islam dinu ge maikkan مدينة كي ام الله سبحانه وتعالى بمتي ام ما يكور في دين ام فهو دين اسلام دين كوريغ اين ابس دين ني ادينوغا كوريغ اسوا دين منسوخ كف سماوي ابس دين ني مثالك عيسى غفانوغا دين اي عيسى غفانوغا دين ني موسى غفانوغا دين منسوخ كف كوريغ ابس دين ني ان الدين منسوخ كرب ف اسلام دين فيرا اسلام دين او مفهو كوريغ هري ها دين تكن الله منسوخ كرب فاني আদি হামে ফাদেন আল্লাহ গুরুয়ান বাওয়ালে মফাউগা কুরিগা সামাবি হুরিহা ফতেন আল্লাহ সুবহান তাআলা নি মানসুহ কুরাবাফা আদি কীর্তি গুরুয়ান নুগে কীর্তি গুরুয়ান রাক্কাতেরি কুরে ভুমুগে জিম্মা খুদ উফুল্লে আল্লাহ সুবহান তাআলা এহেন এবিস ফতে রাক্কাতেরি কুরে মুগে জিম্মা একালাঙ্গে আমি নজাত ফল কান উফুল্লাবা একালাঙ্গে মানি এ উম্মতে গে মিস্তাকুন্না হাওয়াল কুরাবাফা এ ফতে রাক্কাতেরি কুরুম হাওয়াল কুরাবাফা নি উম্মতাকা এহেন নামাস গুরুয়ান আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মাইকং এ দলিল করে মি উম্মতুগে আল্লাহ সুবহান ওয়া তাআলা মি উম্মতুগে মিস্তাকুন না কা কুরআন রাক্কাতের কুরআন মাকান হাওালে নু করব একলাঙ্গে খুদ হাওয়া একলাঙ্গে আমিল জাত পড়া হাওাল করে দি আল্লাহ কি কুরআন গায় করবানি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আম করুন তিমান আল্লাহ যিকর বা ওয়া লাযিমে বাহি কুরআন বা ওয়া লাযিমে আদি কুরআন রাক্কাতের কুরবানি সামতিমান আল্লাহ হে এ কুরআন কা মি হে কঙ্গে বিস বদলে নু গেন মি হা তার গেনে বিজাহ নু মি আর সাহস্তে কা হারুই এ কুরআন গতি হাম ঐগতা এয়া কুলেন কুলেবেন এবস মিয়া কোনে কুলে দান কাং এবস মিয়া কা লিবি গেন্নেন নবে ইসলাম দিন আমরা জেসুম কুরে মিস্তাকু মুস্তাশিকু তাফাতু মালামা ইত্তাকো তাফাতু গঞ্জে হুন তাকুন গঞ্জা এহেন নামে স্কিত কুরআন কা উনি তোর কুরমুগে এবস আগে এবস ইখতিয়ার এবস মিয়া কা লিবি গেন্নেন নবে কি বেগেন আল্লাহ ওয়ানি ইকিত কুরআন রাক্কাতে কুরমুগে জিম্মা ফুল্লা এমা মিদিনা কি মি এমমে ফাহুগে দিন এমমে মাই কুরে বিদিন এহেন বেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন ফানি তিমান নামে নাকি দুনিয়াবি গতুন এমমে ফাহুন দুনিয়া গামি হুননে একাম কিয়ামত দহগে এমমে কুরিগে তিবেনে মি হুননে কিয়ামত দহগে এমমে কুরিগে তিবেনি তিমান না মেনে দুনিয়াবি গতং এমমে ফাহুন আই কামাকু আল্লাহুম্মে মা কুরবি উম্মাই মি উম্মাতাকি মি উরিহা উম্মাই তে গে মাচ্চান হেকি দে বাই একাম গাই সাল্লাল্লাহু লেভি মি উম্মাতু গে মি হুম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস তিমান আল্লাহুম্মে উম্মাই মি উম্মাতে একাম গালে বি মি দু মিনুগে উম্মাতে একাম গালে বি মে তাফাতু নিয়মে ইত্তিমান আল্লাহ দেবি মেমি উম্মাতা বরফাসিয়া করে বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরি উম্মাত তাকা জেসেবি দাতি তাকে বেসনে মি উম্মাত তাকা জেসেবা ফে বরফাসিয়া করে মে দিমিন কো উম্মাত কাম গা আল্লাহ ওয়া নি দিন মি উম্মাই লাফা এই লিতাকুনু শুহাদা আলান নাস এই মি ইস্তাহুং গা মাচ্চা গিয়া মে দোগতি আবা মি হেকি বেরি উম্মাত তাকা এহ মি এমমে ফাহুগা দিন মি দিন আও মা ফাহুগা দেন ইবস দিনান আল্লাহ গা বলে নকুরবানে ইহুদিনা নাসরাইনা রাসূলুল্লাহ হাদিস কুরবানি মিদিং এমি হুগা গাতা ফোরা বাগুতু হামা ফোরা বাগুতু এবা মি হুন তিমান খলিফান গামি দিনা ঈমান বেজ্জে এমি হুন দে দিনুগে ধর্ম দিবেনে দে দিনুগে একামক আওমা ফাহুগে ইতা জামানে বান্দেন ইনকার কংগলে ফা দেন ইসলামাকু দে দিনুগে ধর্ম এন্নে আব্দুল্লাহ ইবনে সালাম ফাদা বেবে কালুননা দে দিনুগে ধর্ম এবাই আব্দুল্লাহ ইবনে সালাম এই ইহুদিঙ্গে বরাবর ইলমে রিয়ে একালেগে ফান এমমে ফরতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেকা ডায়াগেন নেবি হিন্দু একালেগে ফান ইসলাম বেচে গুরআনুগে ইতাং আয়াতে গে কালিফান তাআরিফ কুরআন বাফে বাহার আব্দুল্লাহ ইবনে সালামা একালিফান কি এই দে দিনুগে ধর্ম লিবিগেন বামি হেকে একামাকু মিদিন আওমা ফাহুগা মিদিনা ইনকার করদেন ফাহুং ইসলামাকু দে দিনুগে ধর্ম হেননে মিসাল কা কাবুল আহবার কি বাবে কালিং এবিস ইহুদিঙ্গে বড় ইলমে রিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডায়াগেন নেবি হুন নেবি এহেন নামে সে গতক ইসলামে বাডা এন্নু গান্নাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে বাডা গাত মাফা হক কাবুল আহবার ইসলাম বাডা গান্নাবে আর বড় ইলমে রিয়াস আসহাবে কালমে সে বহরিয়া খলিফানু কিবা ইলম হাসিল কুরা বা ফা এহেন নামে স্তাবি বে কালিং এই এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া গহুন নেবি রাখ ইসলাম এন্নুবে এমা এ ফাদা বে কালম না কা দে দিনুগে ধর্ম এন্নে ইসলাম দিনুগে ধর্ম এখানে হুরি ইসলাম মাফা হুগা এই মিদিং আও মা ফাহুগা দেন ইতুর এবস দিনা গাবুলে নকরে এহম আন্না ওয়াগুতুগা এনা ইসলামে জিয়া এনা দে দিনুগে ধর্ম এবহুরি এনকাম আল্লাহ কি তে কুরআন ওয়াহি কুরা বাফানি ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এহম মি সূরাতুগে আয়াতেন এই আল্লাহ কুরা বানি ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ইসলাম দীন ফিয়া ওয়া হিন দীনান ইখতিয়ার কো ফিমি হাদান নারে ফালান ইউকবাল মিনহু এনা কি মেন গাবুলে নকরে ইসলাম দিন আমার ফাহুগ দিন এহেন এবেস সামাবি দিনে এমি হেগে কিবা কুন গাবুলেন নকুরবে এনে আদি এগতং হুরজ্জি যায়না ইসলাম দিন গাবুল কুন এনা হুরজ্জি ওয়া হুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন এনা গিয়ামে দহগবা হুশি গেল্লি হালাকু গেম ওয়া মি হুঙ্গে তেরেনে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমাকরুম দীন কি আল্লাহ গ আদরত ইসলাম দীন এনং হেন দীন নেন আল্লাহ গ আদরত কো ইসলাম দীন কি ইসলাম কাম গে মানে কি এই বোলা বাকি মাঙ্গাতুম বোলা বাকি মাঙ্গাতুম ইসলাম দীন শরঈ গতুম এগে মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু গে হযরতুং একান কামাগেন ওয়াডায়াগেন নিবি এমমে হাকা মকব বোলা বাকি মাঙ্গাতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে স্টেবি হুরি হাকা মে কাং আমালি গতুম কি মাঙ্গাতুম এ ইসলাম কামা কি একামা দালিল কো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তু কুরআন গবাহি করবানি ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তে বামে হগাতে গেনস্তে বিহুরিহা কামে গতি বামে হং ইফাশে আদি একলা একলা ফান মানা করে বিহুরিহা কামে কোন তে বামে হু দুরুয়ে গন্নাশে এই ইসলাম দিনাকি এই ইসলাম দিনাকি আল্লাহ শা একলাঙ্গ রাসূলা কিয়ামান তের কাং আদা করুন এহেন কিয়ামান তের কামে এহেন ফরাতাকব নবা কিয়ামান গেন ফিনামা এনা ইসলাম দিন গো হুরি মিহাকা নুয়ান ইসলাম কামা কি এই আল্লাহ একলাঙ্গ রাসূলা কিয়ামান তের কাং আদা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখকে বিগতা দুনিয়াবি দিরিউলং এনা হেদা কল্লুম দুনিয়াবি দিরিউলং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গে নামুনা গে মাচ্চা একলে ফান দেখকে ইরশাদ গে মাতিন হেদা কল্লুম আমি কেন ইসলাম কাং ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بايات الله فان الله سريع الحساب وما اختلف الذين اوتوا الكتاب فدون منهم اختلاف نوته الا من بعد ما جاءهم العلم امه غات علم او مفه غمنوي এই কুরিং আমি কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ফাহু গরা বি নবিয়া এবা বাডায় গান নামা কাং আদি আমি হুঙ্গে ফইত্তাকুম কালিগ ফানু গে সিফা ফলতাং আমি হুন্না হুরি রাঙ্গালাং এঙ্গিফা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম আল্লাহ কিতু কুরআন গরাহি করাবান এমি হুন্নাং একালিগ ফানু এঙ্গে এমি হুঙ্গে দারিং এবা আমি হুন্না এঙ্গে ফাদা দারিং কি হারি চাকা দারিং এঙ্গে ফাদা এই হাক গো রাসূল কাং আমি হুন্না এঙ্গে এহারি চাইঙ্গে এমি হুঙ্গে গাতা ইলম আও মাফাহু গামে নবী এমি হুঙ্গে ইখতিলাফ এন্ন ইলমে দেন নবী কিতু কুরআন বাওয়ালে মাফাহু গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কামাগে ফনু মাফাহু গা দেন ইখতিলাফ হই এই কি বেং ইখতিলাফি বাগিয়াম বাইনাম এমি হুঙ্গে মেদুগে ওই বাগাওয়াতে গে আদাওয়াই তেরি কামে গে সাবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে তেরে এমি হুম বুনানি কি এমি হুম দগো হেদি জিবরিল গে ফানা বারাং ইদি কোলো হাসাতে বেরি পাইং এমি হুম কুরআন কে বাহাক আল্লাহ বাগার আসুত কাল হুন মেনি তাঙ্গ তাফসীর কি আফিন কুল মান কানা আদুওয়াল লি জিবরিল ফা ইন্নাহু নাযালাহু আলা কালবিকা খলিফান উইদাল ওয়াহে জিবরিল গে ফান কুল মান কানা আদুওয়ান জিবরিল গে ফান গে দুশমন কা বে জামি হাদান নাশ ইকালি ফান ইকালি ফান গে হিপলং গে কুরআন বা ওয়ালা ব্যাট দেবি এমিহুম বুনানি জিবরিল আলাইহিস সালাম খিয়ানাত তরি ইয়াহুদি মুনানি এমিহুম জিবরিল গে ফান আল্লাহ গে আমরা খিয়ানাত তরি আল্লাহ কুরআন গে ওয়াহি করো নাযালা বিহি রূহুল আমীন এ কুরআন আগে বড়ায়া গেন নবী আমানা ইত্তেরি জিবরিল গে ফান আমানা ইত্তেরি আল্লাহ হতে আমানা ইত্তেরি কাম গে সিফা একলে ফান দেবা ফা একলে গে ফান ওয়াহি গে বাস ফলো ওয়াহি উডু গে ওয়াহি বাবা লেবং বুমুং আল্লাহ সুবহানাহু তাআলা উডু গে ওয়াহি বাবা লেবং এদি বড়ায়া গান নামা হিন্দু এদি বড়ি গান নামা হিন্দু গে উডং আদে বারু গদে হেলুমে এ হেলুং আন্নামা গুতু গে হুরি হা মালায়েকে বেকালুং হে ফুলুন এতি গেন বেটে এমএ ফরতামে হে ফুলার আর মালায়েকাতা কি এই জিবরিল আলাইহিস সালাম ইন আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াহি কুরাবা আছে কে ফানা ওয়াহি কুরাবা দেন হে নিহেন বেকালুং হে ফুলার ওয়ানি এবা গুতু মালায়েকা বেকালুং দানান এই জিবরিলে মা যা ক্বাল রাব্বুকুম আল্লাহ ওয়াহি কুরাবানি ওয়াহি কুরাবি কি কে হে জিবরিল আলাইহিস সালাম কি কে দাওয়ান ক্বাল আল হক হাম হক গুবা হে ওয়াহি কুরাবি এ ওয়াহি কুরাবি বাহিন এ বিস মালায়েকা তাকাবাস কে একালে ফান বিদালে নু দেবা বিদালে নু দেবা একালে ফান আমর কুরে গেম ওয়ানি মুহাম্মদ গে ফান গ আরি হক গোস এ ওয়াহি একালে ফান গহি পোলা আর ওয়া দে একালে ফান বিস মানে একটা কাছে দাঁড়ান এই হা আমানা ইত্তরি বে একালে এই এমি হুম বুনানি খিয়ানা ইত্তরি জিবরিল আলাইহিস সালাম আসল হাকিকাতু এমি হুম বুনানি হাকিকাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর করবি ঈসা গে ফান গে দারি কলম মিহা কা ওয়াহি বা ওয়ালা বাশ জিবরিল আলাইহিস সালাম বাডাগিন ইসমাঈল গে ফান গে দারি কলম মিহা কা ওয়াহি দেবি এই খিয়ানা তে এমি আল্লাহ কোন বাগিয়ান বাইনাহুম এমি গে দেমে গই বাগাওয়াতে এমি হুম গে মে গই বাগাওয়াতে গে সবাবুন এই বগাওয়াতের সবাবুন্নে আধাওয়াইতের কামেকের সবাবুন্নে এমি হুম ইখতিলাফ হয়ে গাতি দন্নারে ওমান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ আল্লাহ গে আয়াত হা কাফির মিহ দন্নারে ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব আম করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হিসাব বেলম আওয়াসে ওড়ে গন্না আর রসকালাগে কিয়ামত দুয়া হুগা আল্লাহ হিসাব আল্লাহ ওয়া রাফাসে হা ইয়ং হুরি হা মেঙ্গে হিসাব ওয়া রাফাসে হা কালাঙ্গে বল্লা ওড়ে গন্না নে কামা হিসাব বল্লা কালাঙ্গে বাড়ায়া গন্না মানি ওয়ারাজ জামাহান কোফা ফানসা সা সাহর তাঙ্গে তিবেন জিয়েন ইফাহুগে শফাআতের শফাআতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াডাগ নামানে এ শফাআতুল কুবরা কে লিফান ওয়াডাগ তিমা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব বেলেমা পট্টাওয়ানে আমি হাই হিসাব দে মিরে কুর কল্লান দে সওয়ালে মে বে কুলা সওয়াল কো Yeah. আনুলিবেনে গিয়ামিত দহগো আযাবে দেনে না কামলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করবানি দেফাহারা কো এক করে গমাচ্চে ফিন আল্লাহ গুবাতে নুদেবানে এবা দুনিয়ায় গহাত দেনে না লিবিগেন ফিয়া কা দেন আখিরাতে কোনে এই কাফফারা আইগা কাফফারা আইম সাকা জিনে করি মিহা কানি দে হরি মিহা কো জিনে করি মেনা সাতে কা ইতিফার জাহা ইন হারান আরওয়ালুম এই একামুকে কাফফারা এই তাওবা একাম দেওয়ান ফারাকান আল্লাহ কোটাকা গিয়ামিত দহগো আযাবে নুদেবানে أدي فار من طينة الحبال طينة الحبال كي أكورك أي دنيا ما تيزيني أكور مكا دمي تبي ميهون أي دمي تبي ميهون إيغا ميهون أبو ليتا ميهارو إسلام مجتمع توقع سيولا ميهون توبانو أي ميهون من طينة الحبال طينة الحبال كي أكورك ميهون أبو دينا ركا كبا كور أي أنهنون كلمة فراتو أن ديتا هدفا كورن أي সিনাতুল হিবাল এ রাসূলুল্লাহ হাদিস বুকরানি এই আংহেনুং আওলা গুনাওয়ানু আন্নাদিয়াতা নুবা ইচিতা দেন এতানুকে মিউনা দেন এই এমিহুনা খাস আইচেন জিনে কো গুলোনো মিউনা দেন হুরি সর এতানুকে নারকায়াকে বুই মেকামগা হুরি ফাদ ফাদিয়া গায়ম ফাবাদিয়া নারকাবান তেরে গায়ম ফাবাদিয়া এই বুই নারকায়াকে জুস নারকায়াকে জুস এই দেন ফেনা কাঙ্গানানে কেকি কেকি হুন না ফেন হামিম এই দুনিয়া মাতি গে ফেন হুন ফেনা কাসনু কি হামিম কে এ হামিম কি আনি দেন কেকুমু গে দেন হুনুম গে ইন্তিহা দরজা গোসা হুন না ফেনাম কি আনি হামিম গে নেয়ানি এ মি হুন না বন্দিন মং এ ফেনা কি এই দুনিয়া মাচ্চা কই হুন না বেসনু করে ফেন ফেনে এ ফেন মুনা ক্যারি নুয়ানি মুনা ক্যারি করলে বাগুতু গে মুনু গে হাং কলু বিরগেন ফাপান আদিয়ানা কিনে বোনি নুবোলানি কো বোলা রায় কম ওসালাবান আঙ্গা রায় কো মালাকে বেগাল ওসালাবান এই জাকুম কায়ঙ্গের খারু আলায় কানে ফাতিবে জাকুম এম বে ফেং আলায়ানি কার রায় কম এবাগুতু গে ফেং কোলে দানে তাই তেরা এদা ফেং কোলো আদি মাডা দিয়া কাসি হুলেন ওয়ান দুনিয়া গে মিসাক কে কি কে কোন না ফেং কোলে বৈলা ফিয়া দুলা তাইয়া ফিয়া নি বান্ডা দারম হি হুয়ান এগামা কো এন ওয়ান হি হুলে এতি বান্ডুগে তেরে গে হুরি গোহরু বিরাগেন ফরগাস ফরাতম ফায়াবান এহা বেঙ্গে বহরে নারকায়গা এতানুকে বেঙ্গে এতানু সালাম এবং আল্লাহ গোয়ালে পানি দালিল তাকায় চি দাক্কা ইতি মি হাসালাম এবং দুনিয়াগা কমমে মি হাকালস এখানে আঙ্গে উতি দালিল তা দাক্কা দুয়ালু গ আলিফা দান ফেলনা ইতি এতবানু এদেন গিয়াম দহ কোন উজরে দাক্কা ইয়া না মি হেন্নে হে দুনিয়া হেন্নে হে দুনিয়া আলু আমরা দুনিয়া ফোন বাদে আছে কামে দেন নোয়ানে এতানু দিমা ফহে দি এই হরিয়া কাম মি আমাল কুরআন বি তানাকি দেন ই তোর কাঙ্গা মালেন কোরেন দি মাফা কুত এ তানু সালাম আই বা কা দেন কোরে বেনে বেস কামে নো নান মি তানু গামি তি সালাম আই বা মাসাক কে কুরমা ফুরসত দেন নেন ই তোর কা পাহুন সালাম আই বেবে কা জাক কো মা কি না রাকাই ফলা গাহে এ গাহু গে উনান মে মে ওয়াই দেন এ গে মে ওয়াই কারি ফলা ফুন নাই চেন এই এ গে হিতিকং ইন্তিহা দরাজা রাসূলুল্লাহ হাদিস বলেন জাক কো গে এ মিম্বারে এতি কোলে দুনিয়া গে বিমাল লেবুনাস দুনিয়া গে মিস্তাহু গে দিরি উলুম ফাসিদ বেগেন গাদান ইহা বারু গাদা বিহা ইচ্ছেন এই এই এমি হুনা খান দেবে চিন রাকায়া জাকুম লা আকিলুনা মিন শাজারাতিন মিন জাকুম এবা মি হুম জাকুম গা হুম খায় হাদান তেতান ফামালিউনা মিন হাল বুতুন এগেন বানন মাসফুরেনে মান বড় বেসনোয়া গিনে পড়ওয়ানে বান ফাশারিবুন আলাইহি মিনাল হামিম এগা মাচ্চান আল্লাহু সাল্লাল্লাহু মালায়েকা বেকন ওয়াসালান হামিম এ কে কে কি রিফেন ফাশারিবুন শুরবাল হিম জামালু বোহেম বোনে তে মিউ জামালু বোহেম এগেন আয়াতে গ আল্লাহ কানু ইউসহার মা ফি বুতুনহিম এ বিহু গ মাড় তেরে গ হুরি হুরি হাচে বিরওয়ালান এতি বিরওয়ালান বিরওয়ালান ফর সালাতুন ফা হিসাব এলে করিং এমি হন কানে হিসাব এ আল্লাহ কোরআনে বে হিসাব কা যাব কান রাতি বান স্বর্গ না মের স্বর্গ বান না নে কি মানে জামান তাকং এ বহরি বেহিফা জামান তাকে ভরি বেহি গেন গোস সুবারুগে এই ফার কো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস কোরবা হবে আসাবে কালুঙ্গে তি তেরে গতি বেই ফাকির বে কালুঙ্গে আসাব সুফা ইয়া মুখাতাব কোরবা হাদিস কোরবা নি তি আমি হুম মুসসালি সুবারুগে ওয়ান মুগে ফাসসাতে কা হার কোরিন সুবারুগে ওয়ান নামে আসাব সুফা ইয়া মুখাতাব কোরবা ইদাল হাদিস কোরবা নি এ জামান তাকে ভরি মি সুবারুগে ওয়ান নামে এটা আদি হিসাবে লে মফহুগে এমে ফরতাম সুবারুগে দামি হুঙ্গে নারকামাতিন এলি ফোন নানে সিরাতু মাগু এই এমাগুন দাতুর কল্লাহ দান আলি দাতুর কল্লাহ ফাদেন হে হালি কো সুবার গিয়া আনে বামি বায়ার ওলি দা ফাদেন একি দরজা তাক দান ইফহার কানুন দান ওয়াসিকা আল্লাযিনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা পার্টি পার্টি এ জামায়াত জামাত গেন দেন সুবার গিয়া নাড়ে লাগেন বে হেয়ে খান্ড আলওয়া ফাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস বাস ফুলা কোনে একম খলিফান গ আমল ফুলুং খলিফান তেরা রাকাত ওবর গিনা নকুরাবা তেরা রাকাত ওবর গিনা নকুরাবা হাদিস ফুলু গাইনি মিগতা সলাতুল লাইলি মাসনা মাসনা রে গানো গনা মাদ বানি দেরা কতুন দেরা কতুন নে ফাইদা খাফা আহাদুকুম আস-সুবহা ফালিয়সলি রাকাতান তুতিরু লাহু মা কদ সাল্লা এগা মানে কি ফাজরুল আফান কাম গদম বিরহি ওয়জে রাকওয়ে কল্লা ফুরিন কুরিয়াতি গবি তুরি হামা কল্লা আরে ওনাহির হাম ওনাহির আদাকান হাদাবি তুরি আদালার এ গতি এ হাদিস ওয়াসুলুম ইলমের বাইং ইলমের মিদার মানে ইনা কোরে দানে কি তামে রাকওয়াতে বিস এ হাম তারাবি গস দালিল আকি আমি কিচ্ছে বি আনে বারে আর এ কিচ্ছে দেন এ খলিফান মিগতা এতার রাকওয়াতে কুরবেনে দন্নাবি ফুলুম বিদাল মানে এ খালি এক ফান তের রাকওয়ে কুরবি পুরে রাকোয়েত হুগা বিদালবি মিম্বর বিসনা লবাহরে নিকা এ গিরাই কিয়াবা বিদালবি বারো এবার কাং হে কিয়া এন এবার কিয়াবা ফিয়া তের রাকওয়া তো বাগো তো হামাওয়ানে বালে আসিয়া নে দেন সা কুর কুর কম কিয়া নি এমন এক কাবে সে হা গিনা কিয়াবে আর গো কুলা দান কামে নাই লিবে ফায় এন কুর কুর কুর কিয়া বান্যা এনা বেন ওয়ার কা রাকোয়ে দিউ কুরাশ কম মে কা সে হা বড় মাসলেন নো তের রাকোয়া তো রগিনা কোরিস মাসলেন নে রাওয়াতিব সুন্নাহ দিহাই কে সাদে সাদে বাবিস বাবিহে কেন এভেস হাদিস রাসূল একগা এভেস দালিল একগা বাবিহে কেন তিনং ও তিন আদদেন ইনি সাদা দিহায় বার সাদা বার দিহায় এরা বাদি সুন্নাত গা আদদ কি সাদা বার দিহায় এই সাদা কাম গবন্যা এই মেন্দুর নামাজ কুরিন হাতারকা ফাহুন হাতারকা দেন আসর নামাজ কোন রাওয়াতিব সুন্নাতে দেন ইনি মাগরিব নামাজ গে ফাহুন দেকা ইশা নামাজ গে ফাহুন দেকা ফাতিহা নামাজ গে কুরিন দে এরম বিসাদা দেন বার বেজ্জা মিন্দুর নামাজ গে কুরিন হাতারে ফাহুন দে দেন কুরিন মি বনি গোতা দিহা বেজ্জা মিন্দুর নামাজ কুরিন বেস দে ফাহুন বেস দে দেন মি বনি গোতা দেন এমমে সহহা হাদিস আসবাইনি বার রাকওয়াই কামগা এ রাসূলুল্লাহ হাদিস বলগো মান সাল্লাস নাতাই আশরা তারাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বাইতুম বুনিয়া লাহু বিহিন্না বাইতুম ফিল জান্নাহ রিয়াদ ওয়াল বরাবর বার রাকওয়াই আদা কুরামিহা রাওয়াতিব সুন্নাতুকে বার রাকওয়াই আদা কুরামিহা এ নাং এগে বদলুক আল্লাহ স্বর্গে গান্ড ওয়ার বিনা কত দেবানে বাবি হে নাই দেমি আর আনে কমমে বাঙ্গিয়া কা গমতকা দে তেরেগে দে রাকওয়াতে বে হাদিস বলু গায় বই এ কি এই রাওয়াতিব সুন্নাতে নু এই বেনুম মিহ কুরআন বি বেনুম মিহ কোনো কুরআন বি এই এ কাঙ্গা উল কথা মিসাল কাম মাগরিব নামাজ ও কুরিন দে ঈশা নামাজ ও কুরিন দে এই বেনুম মিহ কুরআন জি হে আনে হে নামাজ নামাজ গ গুলুম ইন সুন্নাতে নু এই কি রাওয়াতিব সুন্নাতে মি কেনি নামাজ গ বাইং এ আনে হে বারে আফিয়া বাইং ইল মির মিসাল হে জাসরা ফে বহুরি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেবাইং ইচ্ছেবে রাক্কাতের কোমটকা বেরন তোরি গাডেল লাগবে রাহে ইমায় কোরিয়া কাছে এক বেরন এবে তোরি গাডেল লাগবে এইকে মিসালে নামাজ ইমায় কোমটকা লাগবে ফা তোরি গাডেকে এই রাবাতি সুন্নাতা এ সুন্নাতা আলাম ফারাবিয়া নামাজ বেসলং এক ঠিকেন বে না ফাহুম এমা এ এ সুন্নাতা কা আল্লাহ বাল্লাওয়ান কিয়ামত দহুগা নামাজ গ উনি কান্তত ফেনজিয়া উনিয়ামি দন্নবি সারকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু ফরিহামান বহিগা দান সাজিদা এনা এহরে রুকু বাইমি হং অনানি মি হেমবেস রাঙ্গালা গুদুনুবে আনে বেহম গুদুমা বড় বেফা সাইয়িদা গেছে গো তাত তাহিয়াত গেছে ইন্নান জিহে গো ইন্নু হেঙ্গো তাকাং ইনুমা মি উনিতা আল্লাহ ফুবাদ্দাওয়ানে সুন্নাত তাকওয়ফাওয়ানা গিয়ামে তো আউবা এ উনিতা কো হিসাব লেন গিয়ামে তো ফরতা নামাজ নামাজ মিসা কামি উনিতা ফেন্নাং হুরজি আল্লাহ হে কোরবান মালায়েকা বেকল না এনা গে বহুরি হে সুন্নাত নামাজ রাওয়াতিব হুরজি এগেন এগেন ফুবাদ্দা হে না সুবর গাদ্দাওয়ান এম এই দেন আনে দেন আসর নামাজ কে কুরিং হাতারেন এ বাই হাদিস গায় আছে রাহিমাল্লাহু মান সাল্লা আরবা রাকাতিন ক্বাবলা আল-আসর আসর নামাজ কে কুরিং আতার কো কফি মিহান আল্লাহু রাহমান লাবানে নতার রাহমান লাবাশি এ হাতার রকো এ বাকি বাকি হাতার রকো আনে হে রাওয়াতি সুন্নাতেন নু এই কি রাওয়াতি সুন্নাং ইনি ইন হাদিস উলগ আস বায়ান দেগে ইন হাদিস উলগ বায়ান দেগে আছেন রাওয়াতি সুন্নাত তারতিব এই বার রকো ইন হাদিস উল এম সহহাকাম বডি বেন্দ্রমাদ কুরিং হাতারে ফাহুম দে এই মেসো হাকামর দিন বেহেন মিয়া কাতারে সাদা কুরিয়া কাছে ইতুর এনা সাবাবে লিবেনে রাবাতে বগতুং এনা বারা কই কফি হামাবি এ ফুরি হামাবি এন নামে সাদা এনা কফি ইতুর সাবাব লিবেনে বেন্দ্রমাদ কুরিং হাতারে ফাহুম হাতারে কফি ইতুর দেরা কতকে সাবাব এনা লিবেনে না সদগা আছে মাস্টার এনে ফাকির না দেবে সদগা আছে হ্যাঁ মাস্টার এন নুন দেন আনে হ্যাঁ সদগা থেকে লিয়ে ফেন আছে এ হাতে বড় মাস্টার এন নুন দেন এ না গে ইখলাস তের খান তাই গে ইন না নি দেন এ না গে দারে ফুলু গে নান দিয়ে লুমা একু গে দেন দিয়ে দানি এন আনে হ্যাঁ দেন এ না দেখ কুমু তের কাম গতুং এ তি এ গে দিয়ে ফিয়া গোস এহেন তন তন তাহলে আগুয়ে সেবে তাহলে আগুয়ে সে ইয়ার রাজ্যমি বাবা তো কি একেতি ফোরামি হবে একেতি কাতি রে আরওয়ানি সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক